نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير بما تعملون قران کریم 63 তম সূরা সূরাতুল মুনাফিকুন সূরা মুনাফিকুনের শেষ দিকের কয়েকটা আয়াত তেলাওয়াত করা হলো আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে ইমানদারগণ তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যারা আল্লাহর জিকির থেকে গাফেল হবে তারাই হবে ক্ষতিগ্রস্ত এখানে দুইটা জিনিস বিশেষভাবে উল্লেখ করা হয়েছে উদ্দেশ্য হল দুনিয়ার কোনো জিনিস যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে সেটা জমি জমা হইতে পারে বা অন্য যে কোনো জিনিস হইতে পারে এখানে আল্লাহ তাআলা দুইটা জিনিসের কথা বললেন এক হলো তোমাদের সম্পদ যেটা ভিতরে সবই আছে একেবারে সন্তান সম্পদ এবং সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে এখানে আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলার হুকুম পালন করা আল্লাহ তাআলার যত হুকুম আছে সব হুকুম থেকে বান্দা ফিরে থাকে দুইটা কারণে সাধারণত হয় মালের কারণে অন্য সম্পদের ছেলে সন্তানের কারণে সম্পদ কামাই করার পিছনে এমনভাবে পড়ে যে এর জন্য তার জামাতের নামাজ ছুটে যায় কখনো নামাজে ছুটে যায় এই সম্পদের ভালোবাসায় সে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যেতেছে কারো ভিতরে সম্পদের ভালোবাসা এমনভাবে জেঁকে ধরে যে সম্পদের ভালোবাসার কারণে সে যাকাত দিতে পারে না হজ করতে পারে না আবার কারো অবস্থাটা এমন হয় নিজে সন্তান সন্তানাদের ভালোবাসা তার ভিতরে এমনভাবে ঢুকে যে সন্তানের নাজায়েজ আবদারগুলো সে রক্ষা করে তো সন্তানের খাতিরে সে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যেতেছে সন্তান না যায় জবাবদার করতেছে সেটাও রক্ষা করতেছে আল্লাহর হুকুম এবং সন্তান দুইটা যখন বিপরীতমুখী হয়ে গেল তখন দেখা গেলো যে সে তার সন্তানের চাহিদাটাকে প্রাধান্য দিতেছে তো আল্লাহ তাআলা বলতেছেন যে না এটা যেন না হয় সম্পদ এবং সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে সম্পদ এটা ততক্ষণ পর্যন্ত নেয়ামত দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট নেয়ামত কিন্তু এটা ততক্ষণ এই সম্পদ এবং সন্তানের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফেল না হব এর কারণে আমার আল্লাহর কোনো হুকুম আমার দ্বারা লঙ্ঘন না হবে ততক্ষণ পর্যন্ত সম্পদ এবং সন্তান এটা আমার জন্য রহমত নেয়ামত এই জন্য কোরআনে কারিমের এক জায়গায় আসছে যে আল্লাহ তাআলা কিছু মানুষকে সম্পদ দেন সম্পদের দ্বারা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা আল্লাহ তাআলা চান যে সম্পদ দিয়ে কিছু বান্দাদেরকে শাস্তি দিতে এত বেশি সম্পদ দিছে এবং সম্পদের পিছনে সে এমনভাবে মত্ত হয়েছে যে আখেরাতের কামাই তো পড়েই তার দুনিয়ার শান্তিটা পর্যন্ত সে নিতে পারতেছে না সম্পদের লোভ এত বেশি বেড়ে গেছে তার সেই সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত শুধু টাকা টাকা টাকা টাকা করতেছে তা শান্তিটা কী পয়সাটা কী জন্য শান্তির জন্যই তো শান্তিটাই যদি না আসে তাহলে পয়সা দিয়ে কী লাভ হবে আর অবৈধ সম্পদ যদি হয় কারো তাহলে তো এই সম্পদ যা তার কাছে জমবে পেরেশানি বাড়তে থাকবে শত্রু বাড়তে থাকবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে সম্পদ এবং সন্তান এই দুটাই যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে এর কারণে তোমরা আখেরাত ভুলে যেও না যদি কারো এই অবস্থাটা হয় তা আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন তারাই হলো ক্ষতিগ্রস্ত সম্পদ আল্লাহ তাআলা দেন এই সম্পদ দ্বারা জান্নাত উপার্জন করার জন্য সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দেন যে আমি একা আমল করব আমি আমার যতটুকু হায়াত আছে ততটুকু আর যদি আমার সন্তান যে আমার থেকেই জন্ম লাভ করছে, এই সন্তানকে যদি আমি নেককার বানায় যেতে পারি তাহলে আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার সন্তান যতদিন দুনিয়াতে থাকবে আমার হায়াতটা যেন ততটুকু লম্বা হয়ে গেছে। আমার পরে সে যদি আরও 40 বছর বাঁচে তাহলে সে যত নেক আমল করবে আমার আমল নামে এটা উঠতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা যখন মারা যায় তখন তার সব নেকামল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সব নেকামল বন্ধ হয়ে যায়। তবে কয়েকটা রাস্তা চালু থাকে তার এই কবরে নেক পৌঁছার জন্য, তার মধ্যে একটা হলো এ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক সন্তান। যেন সন্তান আমাদের জন্য বিরাট নেয়ামত, বিরাট নেয়ামত। সন্তান শুধু এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই যে ছেলেকে আমি লেখাপড়া করাবো, ছেলে বড় চাকরি করবে আমাকে খাওয়াবে। ছেলে বড় চাকরি করবে এই পর্যন্ত তো সে নাও পৌঁছতে পারে, বা আমিও তো অতটুকু সময় হয়তো বাঁচতে নাও পারি। তারপরে সে চাকরি করার পরে আমার চাকরি, তার পয়সা দিয়ে আমার খাইতে হবে। আল্লাহ তাআলা তো হয়তো আমাকে এমনিই অতটুকু ইয়া করে রাখবেন যে তার পয়সা আমার লাগবেও না। কিন্তু আমার ছেলেটাকে যদি আমি আলেম বানাই, হাফেজ বানাই, দিনদার মুত্তাকি পরহেজগার বানাই, তাহলে এটা তার জন্য ভালো হলো, আমার নিজের জন্য ভালো হলো, তার জন্য ভালো, নিজের জন্য ভালো। এখন ব্যাপকভাবে মানুষের অবস্থাটা কি হয়েছে যে বলে যে নিজের ছেলের এই ভবিষ্যতের চিন্তায় এর ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি। ভবিষ্যতের চিন্তায়, ভবিষ্যৎ কয়টা? ভবিষ্যৎ মূলত দুইটা, একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো নিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ হলো সে হয়তো বয়স বড় হবে যখন, তখন সে কি করবে, তবে এই ভবিষ্যৎটা অনিশ্চিত ভবিষ্যৎ, এটা তার জীবনে নাও আসতে পারে, কিছুদিন পরে হয়তো মারা যাবে, অনিশ্চিত ভবিষ্যৎ। আর নিশ্চিত ভবিষ্যৎ হলো মারা যাওয়ার পরে তার যে জিন্দগিটা আসতেছে সেটা। অনিশ্চিত ভবিষ্যতের জন্য এত পেরেশান আমি, আর নিশ্চিত ভবিষ্যতের জন্য কিচ্ছু করতেছি না। অথচ এই ছেলেটা যদি এ অবস্থায় মারা যায় তাহলে সেই আমাকে ধরবে, সে যদি জাহান্নামে যায় তাহলে সেই আমাকে ধরবে যে আমি তো, আমার তো তখন বুঝি ছিল না আল্লাহ, আমার বাবা তো বুঝতো, তো আমাকে কেন এমন শিখায়, আমি আজকে জান্নাতে যেতে পারতাম, আমার বাবা মাকেও জান্নাতে নিতে পারতাম। বিপদ দেখে সবাই সবাইকে ভুলে যাবে একেবারে। কোরআন শরীফ আসছে এটা, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে ভাই ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, এই তখন এই পরিস্থিতিটা হবে। তো সম্পদ এটা যদি কেউ নিজের কাছে জমিয়ে রাখে, ব্যয় না করে, তাহলে আমি সম্পদ ছাড়তে চাইতেছি না কিন্তু সম্পদ তো আমার কাছ থেকে ছুটে যাবে, আর না আমি সম্পদের কাছ থেকে ছুটে যাব, এরপর কি হবে, এরপর কি হবে? সম্পদ আমি রেখে গেলাম, আমার ছেলে পেলেগুলো যদি দিনদার পরহেজগার হইল তাহলে হয়তো আশা করা যায় যে ছেলেগুলো আমার জন্য কিছু পাঠাবে, তাও যদি না হইল, তাও না হইল, আমার কষ্টের উপার্জিত সম্পদগুলো আমার বিপদের কারণ হবে। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ, যে রিজিক দান করেছি এগুলো থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে। দেখেন আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে। যখন মৃত্যু আসবে তখন বলবে ফায়াকুলা, তখন ওই বান্দা বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজান আজালিন করিব, হে আল্লাহ আমাকে আরেকটা সময় কেন দিলেন না, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি কিছু সৎকা করতাম এবং ভালো মানুষ হয়ে যেতাম। এই অবস্থাটা আসার আগেই তুমি যা করার করে নাও। মানুষ যখন একদম শেষ মুহূর্তে সব চোখের সামনে তার ভেসে যায় মৃত্যুর অবস্থাটা, তখন আফসোস করতে থাকে, আর মৃত্যুর পরে তো আফসোস তো করবেই। আল্লাহ তাআলা বললেন যে মৃত্যু আসার পূর্বে যখন মানুষ এই কথাটা বলবে যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আরেকটু সময় আল্লাহ আমাকে কেন দিলেন না, যেন আমি কিছু সৎকা করতাম এবং ভালো মানুষ হয়ে যেতাম। এই যে আল্লাহর রাস্তায় দান করা সৎকা, এনফাক, সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, আবার এই সম্পদের কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সম্পদ যদি কারো কাছে থাকে কিন্তু সম্পদের প্রতি তার ভালোবাসাটা এমন যে সম্পদ আল্লাহ তাআলার দান, অথবা আল্লাহর রাস্তায় আমি দুই হাতে খরচ করব, তাহলে এই সম্পদের প্রতি তার ভিতরে ভালোবাসা জাগবে, তবে এই ভালোবাসাটা তার জন্য উপকারী হবে, কৃপণতা কখনোই তার ভিতরে জমবে না। কিন্তু কেউ যদি সম্পদ অনেক জমাইলো কিন্তু ওই পরিমাণ দান করলো না, তাহলে তার ভিতরে কৃপণতা জমতে থাকবে। এই জন্য সম্পদ কারো কাছে থাকা এটা বিরাট একটা নিয়ামত। তবে এই নিয়ামতটা যদি সে ওই নিয়ামত হিসেবে গ্রহণ করে, কাজে লাগায়। কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আসছে, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কল্যাণ লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান না করো, প্রিয় বস্তু থেকে দান না করো। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যেটা প্রিয় সেটা দান না করবে, সেটা থেকে দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ কল্যাণ পাবে না। এই আয়াত নাজেল হওয়ার পর সাহাবা ইকরাম তো আমলের জন্য কি পরিমাণ দিন তৈরি ছিল ওনাদের। আয়াত নাজেল হয়েছে তো সাহাবা ইকরাম দেখেন এই আয়াতের উপর আমল করার জন্য তাদের জজবাটা কেমন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিল হযরত আবু তালহা। তো হযরত আবু তালহা হুজুরের কাছে আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো বললেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় সম্পদ থেকে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না। আমার কাছে যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় হলো মসজিদে নববীর সামনেই একটা বাগান, এই বাগানটা। মসজিদে নববীর সামনে একটা বাগান ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, এই বাগানের মধ্যে একটা কুয়া ছিল বাইরোহা এই নামে। তো ওই বাইরোহা কূপের পানি খুব মিঠা পানি ছিল, আরব দেশে মিঠা পানি খুব কমই ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই কূপের পানি খুব পছন্দ করতেন, বাগানটা খুব সুন্দর ছিল। তো ওই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে হুজুরের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো আল্লাহ তাআলা যেহেতু বলছে প্রিয় জিনিস দান করতে হবে, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন, বাহ বাহ মালুন রাবেহ মালুন রাবেহ, এভাবে বলতেছে চমৎকার চমৎকার, কি দামি সম্পদ তুমি আল্লাহর রাস্তায় সৎকার করছো, খুব খুশি হয়েছেন হুজুরে। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি যখন আল্লাহর রাস্তায় দিয়ে দিছো এখন আমি যেটা বলি সেটা করো। পরে হুজুরে বললেন যে তুমি এই সম্পদটা তোমার আত্মীয় স্বজন চাচাতো ভাই তাদের মধ্যে বণ্টন করে দাও। পরে হযরত আবু তালহা সেই বাগানটা ওনার কিছু আত্মীয় স্বজন চাচাতো ভাই তাদের মধ্যে বণ্টন করে দিয়েছে। এই হাদিস থেকে যে বিষয়টা বোঝা যায় সেটা হলো যে সদকা শুধু এটা না যে ওই ফকির মিসকিনকে দেয়া, শুধু এটাই সদকা না, বরং নিজের আত্মীয় স্বজন যারা তাদেরকে যদি সদকা দেওয়া হয় তাহলে সেটাও সদকা হবে, বরং ক্ষেত্র বিশেষে নেকি বেশি হয়, ক্ষেত্র বিশেষে নেকি বেশি হয়। এটা তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। হযরত যায়েদ ইবনে হারেসা তিনি এই আয়াতের পরে, আয়াত নাজিল হওয়ার পরেই হুজুরের কাছে আসছেন, ওনার কাছে সবচেয়ে প্রিয় একটা ঘোড়া। আয়েশা হুজুরের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যত সম্পদ আছে তার মধ্যে এটা হলো সবচেয়ে প্রিয়, এটা আমি আল্লাহর কাছে সৎকার করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়েছেন। পরে হযরত যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, উসামা বিন যায়েদ তিনি কিছুক্ষণ পরে আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উসামাকে ওই ঘোড়াটা দিয়ে দিয়েছেন। তো উসামা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে বাড়িতে গেছে, এবার মানে বাবা দান করছে ঘোড়াটা, ঘোড়াটা ছেলেকে দিয়ে দিছে হুজুরে, পরে ঘোড়াটা তো আবার বাড়িতেই চলে গেল। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু পরে হুজুরের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দান করছিলাম কিন্তু এটা যে আবার আমাদের আমার ঘরেই চলে গেল। পরে হুজুরে বললেন যে তুমি যা দান করছো সেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এখন এটা যেখানেই যাক তোমার দান কবুল হয়ে গেছে, তোমার দানটা কবুল হয়ে গেছে। এই যে প্রিয় জিনিস দান করা, ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে ওনার কাছে একটা বান্দি ছিল, এই বান্দিটা খুব বুদ্ধিমান ছিল, যার ফলে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে খুব ভালোবাসত মহব্বত করতেন। তো আয়াত নাযিল হওয়ার পরে বান্দিটা আজাদ করে দিছে, আজাদ করে দিছে। কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আসছে যে আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার মধ্যে উত্তম জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন, তোমাদের সম্পদের মধ্যে উত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, যেটা একদম নিকৃষ্ট এটা ব্যয় করতে যেও না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাস্তুম বিআখিযিহি, তোমরা তো এরকম নিকৃষ্ট জিনিস কারো কাছ থেকে গ্রহণ করবে না, তো আল্লাহকে কেন দাও এটা। তো এই যে এই আয়াত থেকে এই বিষয়টা বোঝা যায় যে আল্লাহর রাস্তায় দান করা, দান এটা করতে হবে আমার কাছে যেটা পছন্দনীয় এটা দান করাছে, এটা দান করাছে। তো এটার ব্যাখ্যা ওলামা একরাম বলেন যে এটা টাকা পয়সা হইতে পারে বা এমনি অন্য যে কোনো বস্তু হইতে পারে, এক একজনের কাছে এক একটা পছন্দনীয় বস্তু হইতে পারে। যেমন আমাদের এক ওস্তাদ একবার বলছিলেন যে হুজুরে মানে আমাদের সামনেই হুজুরে এক সেট কিতাব কিনছেন, কিতাব কিনে পরে এটা একজনকে হাদিয়া দিতেছেন, পরে হুজুরে বলতেছে যে কোরআন শরীফে যেহেতু আসছে তোমরা তোমাদের প্রিয় বস্তু দান করো, কিতাব আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই জন্য এটা আমি আরেকজনকে দিতেছি। তো এক একজনের কাছে এক একটা প্রিয় হইতে পারে। তো আমার কাছে যেটা প্রিয় হয় তো প্রিয় জিনিসটা আল্লাহর জন্য দান করতেছি আমি, এটা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়, প্রিয় জিনিসটা আল্লাহর জন্য দান করতেছি। তারপরে এখানে আরেকটা শব্দ আসছে হলো মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তার থেকে কিছু। এখানে মিন শব্দটা আরবি শব্দ যার অর্থ হলো কিছু, এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহর রাস্তায় দান করতে হবে কিন্তু তোমার সব সম্পদ দিয়ে দিতে হবে এটা কোনো জরুরি না। আল্লাহ তাআলা এটা বলেন না যে তোমার সব কিছু তুমি দিয়ে দাও, তুমি তোমার পছন্দনীয় সম্পদ থেকে কিছু দাও তাহলেই হবে, কিছু দাও তাহলেই হবে, সবটা একদম দিয়ে দিতে হবে না, তুমি আবার পরে নিঃস্ব হয়ে যাইবা না, এটা প্রয়োজনটা নাই। আর প্রিয় জিনিস এটা এক একজনের কাছে এক একটা হইতে পারে, যার কাছে যেটা প্রিয় হয় মিম্মা তুহিব্বুন। এটা তো হলো যে স্বাভাবিকভাবে আমাদের মানসিকতাটা এমন থাকা চাই যে আমি যদি কাউকে কিছু দেই তাহলে ভালোটা দেয়া আছে। আরেকটা ব্যাপার হলো যে যদি কারো কাছে পুরাতন জিনিসপত্র আছে যেটা সে ব্যবহার করবে না, এটা কি করবে, এটাকে ফেলে দেবে না এটাও দান করবে, না এটাও দান করবে, কারণ হাদিসের মধ্যে আসছে যে পুরাতন জিনিসপত্র নষ্ট না করে এটা যদি কাউকে দিয়ে দেওয়া হয় তো এটার আলাদা একটা ফজিলত আছে। তবে অভ্যাস এটা না বানানো চাই যে আমি শুধু পুরাতন জিনিসপত্রই মানুষকে দিই, বরং আমি স্বাভাবিকভাবে যখন কাউকে কোনো কিছু দেবো দান করবো স্বাভাবিকভাবে আমি ভালোটা দেবো। আর পুরাতন জিনিসপত্র কারো জামা কাপড় আছে এটা সেটা আছে তাহলে সেটা তো নষ্ট তো করা যাবে না, বাস ঠিক আছে এটা যেহেতু আছে এটাও আমি দিয়ে দিই। তবে আমার অভ্যাস এটা না যে পুরাতন জিনিসপত্র আমি দেবো, অভ্যাস এটা না। এবার হলো এই যে খরচের ব্যাপারটা, এনফাক এটা অনেক বড় একটা আমল, অনেক অনেক বড় একটা আমল। কোন জায়গায় এনফাকটা করা হবে, কোন জায়গায়? এক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে বাস যেখানে দিলে সওয়াব হবে বাস দিয়ে যাই, কিন্তু আসলে আমরা এটা কখনো ভাবি না যেখানে আমি দিতেছি সওয়াব হবে ঠিক আছে কিন্তু এখানে আসলে প্রয়োজনটা কতখানি, প্রয়োজনটা কতটুকু। যেখানে প্রয়োজনটা কম সেখানে দিলে সওয়াব হবে ঠিক আছে, কিন্তু যেখানে প্রয়োজনটা বেশি সেখানে দিলে অনেক বেশি নেকি হবে, অনেক বেশি নেকি হবে। এই গ্রাম দেশে অনেক সময় আছে যে এই বিদ্যুৎ আছে কোনো প্রয়োজন নাই মোমবাতির, এখানে দেখা যায় গ্রামের মানুষে মোমবাতি দিয়ে মসজিদে মোমবাতি দেয়, অথচ কোনো দরকার নাই এটা। তারা মসজিদে অনেক সময় দেখা যায় যে এখন প্রয়োজন হলে একটা জিনিসের, এখন প্রয়োজন একটা জিনিসের, এখন কেউ আশা করে বসে আছে যে না আমি এখন দেব না, আমি তো হলো মসজিদ যখন কাজ শেষ করবে তখন টাইলস দেবো বা এমন একটা জিনিস দেবো যেটা দেখা যায় একবার সবার নজরে পড়ে, একটা ঝাড়বাতি দেবে, অথচ একটাবারও চিন্তা করে না যে আমি যে জিনিসটা দেবো এটা দ্বারা যদি কোনো ফায়দাই না হলো তাহলে কী নেকিটা আমার হবে, কোনো ফায়দাই যদি না হলো। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে শুধু বাস আমি যেটা বুঝি এই মোতাবেক আমি পয়সা খরচ করতে থাকলাম এটা না করা চাই, বরং কোন জায়গায় ব্যয় করলে বেশি লাভবান হব আমি এই বিষয়টা আলেমুল আমাদের কাছে জিজ্ঞেস করে নিয়ে আছে, আলেমুল আমাদের কাছে জিজ্ঞেস করে নিয়ে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবিদের কাছ থেকে হুজুরে যে পয়সা অনেক সময় কালেকশন করতেন বা সাহাবায়ে কেরাম দিত, তখন একটাই জায়গা ছিল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সাহাবায়ে কেরাম পয়সা দান করতেন, এবং এই জায়গাটি হলো একদম সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা, এটা তো সবসময় চালু থাকবে একদম কিয়ামত পর্যন্ত, এই খাতটা সবসময় চালু থাকবে। আর এটা তো একটা স্বাভাবিক বিভাগ আমরা বুঝি, যেখানে মুসলমান কত মুসলমান আজকে না খেয়ে মারা যাইতেছে সেখানে ওই মুসলমানদেরকে দেয়া ভালো হবে না আমাদের মসজিদে দামি দামি টাইলস লাগানো আর শ্বেত পাথর লাগানো এটা ভালো হবে, স্বাভাবিক বিভাগেও বুঝবে যে না মুসলমানদের আগে দিতে হবে। এই জন্য পয়সা যখন কারো দিতে ইচ্ছে করে আলেমুল আমাদের কাছে জিজ্ঞেস করাতে যে আমি হযরত এই পয়সাটা দেবো কোথায় দিলে ভালোটা হবে, কোথায় দিলে নেকিটা বেশি হবে, যেখানে নেকি বেশি হবে সেখানে আমাকে দিতে হবে। আমরা অনেক সময় মনে করি যে বাস এক জায়গায় দিয়ে দিলেই বুঝি সব হয়ে যাবে, অবশ্য অপ্রয়োজনে এখানে প্রয়োজন নাই। অনেকের ধারণা হলো যে মসজিদে পয়সা দিলে বেশি নেকি, মাদ্রাসাতে মসজিদে বেশি নেকি, কারণ মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর, অবশ্য ব্যাপারটা কোনো এমন না, বরং যদি মাদ্রাসায় জরুরত বেশি থাকে প্রয়োজন বেশি থাকে তাহলে সেখানে দিলে নেকিটা বেশি। আর এমনি স্বাভাবিকভাবে একটা দিয়ে চিন্তা করেন, মাদ্রাসায় ইমাম তৈরি করে, মসজিদে কিন্তু ইমাম তৈরি করে না, মাদ্রাসায় ইমাম তৈরি করে তাই না, মাদ্রাসা ইমাম তৈরি করে, মসজিদে ইমাম তৈরি করে না, সেখানে হয়তো মুসল্লি যারা আছে যেই অবস্থায় আছে তাদেরকে হয়তো আরও উপরে তোলে, দিনদারির লাইনে আরও উপরে তোলে, কিন্তু মুসল্লি উপরে উঠে ইমামের কারণে, আর ইমামটা পয়দা হয় মাদ্রাসায়। এই জন্য ইসলামের দুশ্মন যারা, দিন ধর্মের দুশ্মন যারা, তারা তাদের এই বিদ্বেষটা এটা মসজিদের দিকে এটা তারা কখনোই প্রকাশ করে না, এদের বিদ্বেষটা পুরোটা জাহির করে মাদ্রাসার দিকে। এরা খুব ভালো করেই জানে মসজিদ আমাদের ইচ্ছে করে বন্ধ করার প্রয়োজন নাই, মসজিদটা সক্রিয় থাকে যাদের দ্বারা, এরা হলো মাদ্রাসা, মাদ্রাসার মানুষগুলো। মাদ্রাসা যদি কোনো বিভিন্ন নামে টামে বন্ধ করে দিতে পারি, মসজিদ অটোমেটিক বন্ধ হয়ে যায়। মেডিকেল কলেজ না থাকলে হাসপাতালগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে না? মেডিকেল কলেজ যদি না থাকে, মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেছে, এক যুগ দুই যুগ ধরে মেডিকেল কলেজ বন্ধ, তাহলে সাধারণ যে হাসপাতালগুলো এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে না একেবারে? এই জিনিসের শত্রুরা খুব ভালো করে বোঝে। এই জন্য আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে তারা মসজিদের জন্য একদম ফেদা, মসজিদে অনেক লাখ লাখ টাকা দেবে, মাদ্রাসায় দেবে না, কারণ সেখানে তো জঙ্গি পয়দা হয়। এটা আসলে বিরাট একটা শয়তানের ধোকা, বিরাট একটা শয়তানের ধোকা। মসজিদে দিলে অনেক সব, কিন্তু তার চেয়েও ক্ষেত্র বিশেষে অনেক বেশি নিকে হবে মাদ্রাসায় পয়সা দিলে। সেখানে থেকে তো এমন মানুষ তৈরি হবে যারা মসজিদগুলো আবাদ করবে। ওলামায়ে কেরাম না থাকলে মসজিদ আবাদ করবে কে? হাজার হাজার সাধারণ মানুষ আছে, সেখানে একজন আলেম নাই, তাহলে দেখা যাবে সাধারণ মানুষ দিন ধর্ম যতটুকু জানে এত এত নিয়ে চলবে, উল্টা আসিদা করতে থাকবে। এখানে আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার প্রদত্ত সম্পদ এটা ব্যয় করো, মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো মৃত্যু এসে যায় তখন আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ সময় তাকে সময় দেন না, বিন্দু পরিমাণ সময় তাকে পিছিয়ে দেন না। আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা আমল করো তা সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন, যা আমল করো তা খুব ভালো করে জানে। তার মানে তোমরা যতটুকু আমল করো এটার বিনিময় আল্লাহর কাছে অবশ্যই পাইবে, হোক সেটা অল্প, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে আমাদের দৃষ্টিতে কম আর বেশি এটা আমাদের দৃষ্টিতে, আল্লাহ তাআলার ওখানে হিসেব হলো কে ইখলাসের সাথে আমলটা করবে। দেখা যায় কারো এক লাখ টাকা আর আরেকজনের দশ টাকা, আল্লাহর কাছে দুটোটাই সমান, আল্লাহর কাছে দুটোটাই সমান। এখানে তাহলে আল্লাহ ইখলাসটা দেখেন, ইখলাসটা দেখেন। কেউ যদি অনেক টাকা দান করলো কিন্তু সেখানে তার উদ্দেশ্য শুধু আল্লাহকে রাজি করা না, এর সাথে আরও একটা কিছু আইসা গেছে, তাহলে আল্লাহ তাআলা এটা একদমই গ্রহণ করবেন। আল্লাহ তাআলা কোনো জায়গায় শিরিক পছন্দ করেন না একেবারে। মানে কারো যদি উদ্দেশ্য থাকে যে আল্লাহও রাজি হোক আবার মানুষও আমাকে কিছু ভালো বলুক বা মানুষের কাছেও কিছু পাই, আল্লাহ একদমই গ্রহণ করবেন। এই জন্য দান সদকা এটা যত গোপনে করা যায় তত ভালো, এবং উলামায়ে কেরামের কাছ থেকে জেনে কোন জায়গায় দান করলে সবচেয়ে বেশি নিকে হবে, এই মুহূর্তে কোন জায়গায় দান করাটা সবচেয়ে বেশি দরকার। মুসলমান কত জায়গায় না খেয়ে মারা যাইতেছে, আর সেখানে কতজন আছে যে মসজিদে দামি দামি টাইলস লাগাইতেছে, বা টাইলস নিচে আছে এটা ভাঙা শ্বেত পাথর লাগাইতেছে, কি প্রয়োজনটা আছে? আচ্ছা হাদিস শরীফের মধ্যে আসছে কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত বলা হয়েছে যে কেয়ামতের আগে দিয়ে মসজিদগুলো খুব সুন্দর হবে, কিন্তু এগুলো হেদায়ত শূন্য হবে একেবারে। মাসাজিদুহুম আমেরা ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো খুব সুন্দর হবে, মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে, মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে কার মসজিদ কত সুন্দর, কোন এলাকার মসজিদ কত সুন্দর, কিন্তু কোন মসজিদে মুসল্লি বেশি, কোন মসজিদে মসজিদওয়ালা আমল বেশি, এইটা এই ফিকির নাই, কোন মসজিদটা কত সুন্দর এই এই এই ধান্দায় পড়বে। এটা তো এখন দেখাই দিয়েছে, আমরা দেখতেই পাইতেছি একেবারে। এই জন্য দান সৎকার সেটাই সত্যিকার আল্লাহ তাআলা গ্রহণ করবেন যেটা ইখলাসের সাথে হয়, আর ইখলাস বেশি পরিমাণে হয় যদি গোপন সৎকা করাটা হয়। শয়তানের সুযোগই পায় না এখানে দুষ্টামি করার যদি গোপন সৎকা হয়। আর অন্য এক হাদিসের মধ্যে আসছে যে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দেবেন, সাত শ্রেণীর লোকদেরকে, যেদিন আল্লাহর ছায়া আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, তার মধ্যে এক শ্রেণীর লোক হলো রজুলুন তাসাদদাকা বি সাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন এক ব্যক্তি যে সৎকা করে গোপন সৎকা করে, এত গোপন সৎকা করে যে তার বাম হাতে টেরো পায় না ডান হাতে কি দান করলো। তো ডান হাত আর বাম হাত দ্বারা উদ্দেশ্য হলো একদম কাছের মানুষ, কাছের মানুষ সেও টের পায় না যে আসলে দানটা কি করলো। এই জন্য দান করা চাই, প্রকাশ্যে দান করার অবকাশ আছে। কোরআন শরীফের মধ্যে আসছে ইনতুবদুস সাদাকাত ফানি ইম্মা হিয়া, তোমরা যদি প্রকাশ্যে দান করো অন্যদেরকে উৎসাহিত করার জন্য ভালো, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম, আর যদি তোমরা গোপনে দান করো, গোপনেই দিয়ে দাও যাকে দেয়ার, তাহলে এটা তোমাদের জন্য আরও ভালো। এই যে আরও ভালো, গোপনে করলে আরও ভালো, প্রকাশ্যে করা যাবে যদি উদ্দেশ্য থাকে অন্যদেরকে উৎসাহিত করা। যেখানে উৎসাহিত করার মতো অবস্থা হবে যে আমি বললে আরও কয়েকজন উৎসাহিত হবে, তাহলে সেখানে সেখানে ঠিক আছে, কিন্তু স্বাভাবিকভাবে দান গোপনে করা চাই। যাকে আমি দেব তাকেও জানানোর দরকার থাকে, সেটা আমি দিতেছি, একজন আল্লাহর বান্দা দিতেছে, সেই আল্লাহর বান্দা আমি কে হইতে পারে না? এটা একজন আল্লাহর বান্দা দিতেছে বাস, না এটা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বা অমুক কাজের জন্য এটা লাগায় না, আল্লাহর বান্দাটা আমি হইলাম। যত গোপন সৎকা হবে সেখানে আল্লাহ তালা বুঝবে যে এই বান্দাটা আসলে আমার কাছ থেকে চাইতেছে, যাকে দিতেছে সেও একটা কিছু আমাকে, তাকে শ্রদ্ধা করুক, ভক্তি করুক, এটাও সে চাইতেছে না। তো যেই আমলের মধ্যে এখলাস যত বেশি হয় সেটাই তো আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়, হোক সেটা অল্প হোক সেটা অল্প। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।